الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والقرآن الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى أموالكم وفي رواية ولا إلى صوركم ولكن الله ينظر الى قلوبكم الذي هي في الصدور رواه مسلم وقال رسول الله صلى الله عليه وسلم التقوى ها هنا التقوى ها هنا التقوى ها هنا جابتو حمد و ثنا الله رب العالمين الجنة جنہیں আমাদের কে মেহেরবানি করে রমাদান মুবারকের শেষ জুমাতে সুস্থ হালে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সকলেই বলুন আলহামদুলিল্লাহ এবং যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে যিনি আমাদেরকে রমাদানুল মুবারকের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে অবহিত করে এ মাসে নেকি অর্জনে উৎসাহিত করেছেন আখেরাতে মুক্তির সুসংবাদ শুনিয়েছেন সেই মহানবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাত মানুষ এই পৃথিবীতে আপনা আপনি আসেনি তাকে কেউ পাঠিয়েছে বিশাল সৌরজগতে অসংখ্য গ্রহ নক্ষত্রের সমাবেশ রাতের অন্ধকারে যখন আমরা দেখি অথবা বিস্ময়ে তাকিয়ে থাকি বারবার মন চায় দেখি চোখ ভরে না মন ভরে না তবুও দেখি কে করল এই বিশাল সৃষ্টি সম্ভার আপনা থেকে কিন্তু হয় নাই আমাদের ছাত্ররা ক্লাস নাইনটিনের বইতে পড়ে বহু পূর্ব শত শত বছর আগে বিগ ব্যাং বলে একটা বিশাল বিস্ফোরণ ঘটেছিল সেই মহা বিস্ফোরণের ফলশ্রুতিতে সমস্ত সৌরজগৎ টুকরা টুকরা হয়ে গিয়েছিল তার একটা খণ্ডের নাম হয়েছে আজকের পৃথিবী লক্ষ লক্ষ বছর ধরে সেই সূর্যের অগ্নিস্ফুলিঙ্গের অংশটি ধীরে ধীরে ঠান্ডা হল, তারপরে সেখানে মাটি হল, পানি হল, গাছ হল, পশু হল, পাখি হল, কত কি হল, এরপরে মানুষ হল। তো মানুষ আগে নাকি ব্যাঙাচি ছিল, তারপরে বানর হল, তারপর লেজ খসল, হাত পাতলা হয়ে গেল, চার পাঁচ জায়গা দুই পায়ে হাঁটলো, এখন মানুষ বানর থেকে মানুষ হয়ে গেছে। এই ধরনের একটা মতবাদ দিয়ে আমাদের ছেলেদেরকে সোজা কথা বানরের আওলাদ দিলে আমাদেরকে প্রমাণ করা হয়েছে। আমরা যারা মানুষ হিসেবে মসজিদে এসেছি, আমরা বানরের ফারজান্দ, আমাদের পূর্বপুরুষ ছিলেন বানর, আমরা হয়েছি মানুষ ভাগ্যক্রমে। এটা যেন একটা কাল্পনিক সুন্দর সৃষ্টির ইতিহাস আমাদেরকে শোনানো হয়েছে, এটা যে স্রেফ মিথ্যা এবং এটা যে কোন বিজ্ঞানী গ্রহণ করেন নাই, তার প্রমাণ এই বিজ্ঞানের সেরা ছাত্র হার্সলে, যিনি এক সময় এই থিওরি অফ এভলিউশনের দারুণ প্রচারক ছিলেন, তিনি পরবর্তীকালে বলে ফেলেছেন যে না উস্তাদদের এটা ভুল হয়ে গেছে। আজকে বিবর্তনবাদের এই মতবাদ একটি মৃত্যু মতবাদে পরিণত হয়েছে। যদি সত্যিকার অর্থে বানর থেকে মানুষ হইত, তাহলে রাজশাহী চিড়িয়াখানার বানরগুলোতে মানুষ হবে না? এটা তো একটাও মানুষ হয় না, যেমনটি ছিল তেমনটি তো আছে। এ সমস্ত অলীক কল্পনার ভিত্তিক যুক্তি দিয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ অরিজিন অব স্পেসিস বই লিখে একসময় সারা পৃথিবীকে চমকে দেওয়া গেছিল, কিন্তু আল্লাহর কোরআন আমাদের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা দিয়ে সব কথা বলে দিয়েছে। যারা আল্লাহ প্রেরিত অভ্রান্ত সত্যে বিশ্বাসী, তারা জানেন দার্শনিক ও বৈজ্ঞানিকদের অনেক কাল্পনিক মতবাদ আমরা কোরআনের সঙ্গে যা কন্ট্রাডিক্টরি হয় আমরা প্রত্যাখ্যান করি। যদি কেউ বলে এই বাংলাদেশে এর আগে কখনো আফগান এখানে আসেনি, মোগল এখানে আসেনি, পাকিস্তান এখানে ছিল না, ব্রিটিশ এখানে ছিল না, আমরা জন্ম থেকে দেখছি বাংলাদেশ, অতএব বাংলাদেশে আমরা বিশ্বাসী, তো তাকে ছেড়ে বোকা ছাড়া কিছুই বলা যাবে না। তার দলিল কি? ঐতিহাসিক দলিল, বই পড়ে সে জেনেছে আগে এখানে বিদেশিদের শাসন ছিল। যদি ইতিহাস পড়ে আমরা বিশ্বাস করতে পারি, তাহলে আল্লাহ প্রেরিত গ্রন্থ পড়ে আমরা এখন বিশ্বাস করতে পারি না যে মানুষ আগে বানর ছিল না, মানুষ মানুষই ছিল, অন্য কিছুই ছিল না। মানুষ আল্লাহ পাকের বিশেষ একটা সৃষ্টি, অন্য সব সৃষ্টিকে আল্লাহ পাক কুন ফায়া কুন, হও বাস হয়ে গেছে, একুন একটা শব্দ দিয়ে সৃষ্টি করেছেন, একটা নির্দেশ দিয়ে। কিন্তু মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন নিজের দুই হাতে অত্যন্ত আদরের সঙ্গে, অত্যন্ত অত্যন্ত হিসাব করে। কোরআনের ভাষায় খালাক্ত বিয়াদাই, আল্লাহ পাক শয়তান ইবলিসকে বলছে, হে ইবলিস তুমি কেন তাকে সিজদা করলে না যাকে আমি সৃষ্টি করেছি নিজ দুই হাত দিয়ে? এখানেই প্রমাণিত হয় যে আল্লাহ পাক মানুষকে বিশেষভাবে বিশেষ যত্ন নিয়ে বিশেষ অবয়ব ও বিশেষ বৈশিষ্ট্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এরপরে তিনি কি করলেন? পৃথিবীর যত নাম তিনি আদমকে শিক্ষা দিলেন, নাম অর্থ সেরেব নাম নয়, নাম অর্থ তার জ্ঞান এবং পূর্ণ পরিচিতি। শুধু যদি আপনার ছেলের নাম আপনাকে বলতে বলা হয়, তখন নামটুকুই কিন্তু আপনার মনের মুখে ভেসে উঠবে না, নামের সঙ্গে সঙ্গে আপনার সন্তানের চেহারা, তার চরিত্র, তার হাসি কান্না, তার পূর্ণ অবয়ব, তার ভালো মন্দ সবকিছুই কিন্তু আপনার মনের মুখে ভেসে উঠবে। কিন্তু যাকে আপনি চেনেন না সেখানে হয়তো ছেলের নামটুকুই আসতে পারে। আল্লাহ পাক যদি নিজ হাতে মানুষের সৃষ্টি করেছেন আর আদমকে সমস্ত কিছুর নাম শিখিয়েছেন, শুধু নামে শিখাননি, তাদের পরিচিতিও শিখিয়েছিলেন। পৃথিবীর সমস্ত মানুষের এলেম, বিজ্ঞানীদের এলেম, জ্ঞানী মনীষীদের এলেম, সবকিছুই এক জায়গায় গিয়ে সন্নিবেশিত হয়েছে, সেটি তাদের পিতা আদমের কাছে। যখন আদমকে পেশ করালো ফেরেশতাদের সামনে, ফেরেশতারা পরিষ্কার বলে দিল, হে আল্লাহ, যা আপনি আমাদের শিখিয়েছেন তার বেশি তো আমরা জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি সর্বজ্ঞ, আপনি দূরদর্শী। এরপরে নির্দেশ হলো, তাহলে যখন তোমরা সারেন্ডার করলে ফেরেশতারা, তাহলে এবার আদমের কাছে আনুগত্যের মস্তক অবনত করো, তাকে সম্মানের সিজদা করো। ফেরেশতারা সঙ্গে সঙ্গে সিজদা করলেন, কিন্তু ইবলিস যুক্তি দিল যে না, আমাকে তো আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর ওকে তো মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আগুন কখনো মাটির সামনে আনুগত্য করতে পারে? আল্লাহ পাকের সামনে এই লজিক দেওয়ার ফলে, এই যুক্তি পেশ করার ফলে সে মালউন হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল এবং জাহান্নাম থেকে চিরতরে বহিষ্কৃত হল। এখানে একটা জিনিস প্রমাণিত হয়, আল্লাহর বিধানকে সামনে রেখে যুক্তি তর্কের অবতারণা করা শয়তানি স্বভাবের নমুনা। যে সমস্ত মানুষ আল্লাহ পাকের বিধান আসার পরও প্রশ্নের অবতারণা করে, কেন এটা হলো, কেন করবো ইত্যাদি, যদি কেন ইত্যাদির অবতারণা করে, তাদের স্বভাবের মধ্যে ইবলিসের স্বভাব মিলে আছে। অতএব কোরআন এবং হাদিসের অভ্রান্ত সত্যের সামনে মাথা নত করাটা আমাদের শিখতে হবে। অহেতুক বাড়াবাড়ি করাটা ইবলিসের স্বভাব হয়ে যাবে। এবারে ইবলিস বলল, হে আল্লাহ, যখন আমাকে ইবলিস তুমি বানাইছ, তো আমাকে কিয়ামত পর্যন্ত আয় বৃদ্ধি করে দাও, এবং এই আদম যাকে সেজদা না করার কারণেই আমাকে আজকে অভিশপ্ত হতে হল, তো ওকে জাহান্নামে পাঠানোর জন্য আমি সবসময় লাউজাই গিয়ে নাম না, ওকে সবসময় সৌন্দর্যের মাধ্যমে প্রলুব্ধ করব, সে ক্ষমতা আমাকে দাও। আল্লাহ বললেন, হ্যাঁ, তোমাকে ক্ষমতা দিলাম, কিন্তু আমার যার মখলেস বান্দা হবে তারা তোমার ওই শয়তানি প্রলোভনে প্রলুব্ধ হবে না। পরীক্ষা এলো, যদি ইবলিসের সৃষ্টি না হতো তাহলে মানুষের জ্ঞান দেওয়ার কোন প্রয়োজন ছিল না। মানুষ এবং অন্য পশুর মধ্যে পার্থক্য একটাই, যে মানুষ ইবলিসের সঙ্গে লড়াই করে প্রতিনিয়ত জান্নাতের পথে ধাবিত হবে, এই পরীক্ষার মাধ্যমে সে তার জীবন পরিচালিত করবে, এই পরীক্ষাতেই তাকে জীবন কাটাতে হবে, কোন অবস্থাতেই এই পরীক্ষার মুক্ত জীবন সে যাপন করতে পারবে না। গরুর কোনো পরীক্ষা নাই, সে ডানে বললে ডানে যায়, বামে বললে বামে যায়। কুকুরের কোনো পরীক্ষা নাই, শিয়াল কোনো পরীক্ষা নাই, পাখির কোনো পরীক্ষা নাই, পাগলের কোনো পরীক্ষা নাই, ঘুমন্ত ব্যক্তির কোনো পরীক্ষা নাই। আপনি জ্ঞানী এবং জাগ্রত মানুষ, আল্লাহ পাক আপনাকে জ্ঞান সম্পদ দান করেছেন, আপনার পরীক্ষা আছে, সে পরীক্ষা শয়তানের বিরুদ্ধে আপনার পরীক্ষা দিয়ে টিকে থাকতে হবে। শয়তান প্রতি পদে পদে আপনাকে প্রলুব্ধ করবে, শয়তান কখনই আপনাকে নিষেধ করবে না, প্রলোভন দেখাবে। ভাষাটা খেয়াল করেছেন কোরআনে, লা উজাই ইরান না লাহু, আল্লাহ আমি ওদেরকে প্রতি পদে পদে জিনত অর্থাৎ সৌন্দর্য দিয়ে দিয়ে প্রলুব্ধ করব, এটা সে এটা করলে তুমি তাড়াতাড়ি বড় লোক হবে, এইটা মিথ্যা ভাবসারা সই করলেই তুমি লাখপতি হয়ে যাবে, একটা মিথ্যা কথা কোটে বলতে পারলে তুমি কোটিপতি হয়ে যাবে, এই যে টাকার লোভ, ক্ষমতার লোভ, দুনিয়াবী মান সম্মানের লোভ, পদের লোভ ইত্যাদি কারণেই কিন্তু মানুষ বিভ্রান্ত হয়ে যায়, আর শয়তান তখন খুশি হয়ে যায়। শয়তান নিজে কিন্তু কুফুরি করে না, কামাসালে শয়তান ইয ক্বাল লিল ইনসানি কুফর ফলাম্মা কাফারা ক্বাল ইন্নী বারিউ মিনকা ইন্নী আখাফু আল্লাহ রাব্বুল আলামিন। শয়তান কি কষ্ট করে, এই মানুষ তুমি কুফরি করো, যখন মানুষ কুফরি করে তখন শয়তান বলে ইন্নি বারিউ মিনকা, আমি তোমার থেকে মুক্ত, ইন্নি আখাফু আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিশ্ব চরাচরের প্রতিপালক আল্লাহকে ভয় করি। শয়তান কিন্তু নিজে কুফরি করল না, কুফরি করল কিন্তু মানুষ। আল্লাহ বলেন, ফাকানাত আকিবাতুহুমা আন্নাহুমা ফিন্নার খালেদাইন ফিহা, শয়তান এবং মানুষ দুটারই পরিণত হবে, দুটোই জাহান্নামে থাকবে চিরদিনের জন্য। আল্লাহ পাক এদের আমাদের বুঝাচ্ছেন, হে মানুষ সাবধান, তোমার পিছনে আমি শয়তান লাগিয়ে দিয়েছি, একটাই আমার উদ্দেশ্য, যে তুমি পরীক্ষা দিয়ে পাশ করে এসো, যদি পরীক্ষাই না থাকে পাশ তুমি কেমন করে জান্নাত পাবে? আপনারা হয়তো বলবেন, আল্লাহ কেন শয়তান বানালো, আমরা ভালোই ভালো জান্নাতে চলে যেতাম, না, তার যে মানুষ সৃষ্টি করার দরকার ছিল না, ফেরেশতাদের যথেষ্ট ছিল, কারণ ফেরেশতাদের পিছনে শয়তান লাগে না। ফেরেশতারা তো বলেই দিয়েছিল নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো সবসময় তোমার তসবিহ তেলাওয়াত করছি এবং তোমার পবিত্রতা ঘোষণা করছি, এ খামকে মানুষ সৃষ্টি করে মারামারি কাটাকাটি করবে এদের বানানো কি দরকার? আল্লাহ বলছেন ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যে জানি তোমরা তো জানো না, অর্থাৎ আমি চাই আমার বান্দায় জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে আমার ইবাদত করুক, বাধ্যই ইবাদত করবে না। আপনি মন্ত্রী, পুলিশ বাধ্যই আপনাকে স্যালুট দেয়, অন্তর থেকে দেয় কিনা আপনি জানেন না, এটা প্রোটোকল মেনটেন করতে হয় পুলিশকে, আপনাকে স্যালুট দেবেই সে, ওই স্যালুটের মধ্যে কোনো প্রাণ নেই, ওটা সেরে আনুষ্ঠানিকতা। ফেরেশতারা আল্লাহকে সম্মান করে আল্লাহর হুকুমে, ওই আমালুনা মা ইয়ুমারু, যাদেরকে তার নির্দেশ দেওয়া তারা ঠিক তাই করে। কিন্তু মানুষ আল্লাহকে সম্মান করে স্বেচ্ছায়, সজ্ঞানে, ইচ্ছা করলে আল্লাহকে অমান্যও করতে পারে, ইচ্ছা করলে মান্যও করতে পারে। ইচ্ছাকৃতভাবে যখন কোন মানুষ আল্লাহকে মান্য করে, আল্লাহকে ইবাদত করে, আল্লাহ তখনই সবচেয়ে বেশি খুশি হন, আল্লাহ উঠেই চাচ্ছেন আমার বান্দা বুঝিসু যে আমাকে ইবাদত করুক। আর এইখানে গিয়ে একটা পরীক্ষা আল্লাহ পাক নিয়েছিলেন আদমের দুই সন্তানের কাছ থেকে। আল্লাহ বলছেন হে মোহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমার বনু আদমের কাছে আদমের দুই ছেলের কাহিনী শুনিয়ে দাও। সে কাহিনী আরবি ভাষায় কোরআনে নাজিল হয়েছে, আমরা বাংলা ভাষী তাই আপনাদেরকে আমি আজকে শোনানোর চিন্তা করেছি। আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক ইয যকরবা কুরবানান ফাতুকুবিল মিন আহাদিহিমা ওয়ালা মুতাকাব্বাল মিন আল আখার ক্বালা লা আকুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিন আল মুত্তাকিন। সূরা মায়েদা 27 নম্বর আয়াতের মধ্যে একটা বহু পূর্বের আমাদের চিন্তা এবং চেতনার বাহিরের এক সময়কার একটি ঘটনা বর্ণিত হয়েছে। কোরআন যদি দুনিয়াতে না আসতো এই ঘটনা আমরা কখনোই জানতে পারতাম না। হে মোহাম্মদ, তুমি তেলাওয়াত করে দাও জনগণের কাছে আদমের দুই সন্তান সম্পর্কে, দুই ছেলে সম্পর্কে যে ঘটনা হক, সত্য ঘটনা কি সেটা? যখন দুই ভাইকে হুকুম দেওয়া হল যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দাও, বড় ভাই কাবিল ছিল কৃষি কর্মে পটু, কৃষক, বহু তার কৃষি ফার্ম ফসলে ভরা ছিল, তার জমিন ফল ও ফসলের বিরাট জমিদার। মেজ ভাই হাবিল ছিল পশু পালনে দক্ষ, তার কৃষি জমি ছিল না। আপনারা ভিতরে আসেন, বাইরে যারা আসেন ভিতরে চলে আসেন, বাইরে বাইরে ভিতরে চলে আসেন, কেউ বাইরে বসবেন না, সোলা তাদের করে ভিতরে চলে আসবেন। হাবিল ছিলেন পশু পালনে দক্ষ, ছাগল ভেড়া দুম্বা গরু উট এগুলিও পালন করতেন। আল্লাহ পাক নির্দেশ দিলেন তোমরা দুই ভাই আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ নৈকট্য হাসিলের জন্য কোরবানি পেশ করো। বড় ভাই কাবিল দেখল যে আমার সবচেয়ে ভালো ধান হয়েছে যে জমিতে, ভালো গম হয়েছে যে জমিতে, এগুলো যদি আমি দান করে দিই তাহলে তো আমার বড় ক্ষতি হয়ে যাবে, অতএব চিটা ভুজি পচা ধান গম এইগুলোই সে আল্লাহর রাস্তা সাটকা দিল, মানে এক জায়গায় গুদম করে রাখল। সেই জানে সে কেমন মাল দিল, বকিল মানুষ কোনটা দেয়, খারাপটা দেয় না ভালোটা দেয় না। আর ছোট ভাই অর্থাৎ মেজ ভাই, আদম তো আরো অনেক ছেলে ছিল, মেজ ভাই হাবিল দেখল যে আল্লাহ পাক যখন কোরবানি চেয়েছেন আমার পশু সম্পদ আছে, এর মধ্যে সবচাইতে উন্নত, সবচাইতে হৃষ্টপুষ্ট, সবচাইতে সুন্দর চেহারাধারী উত্তম পশু আমি আল্লাহ পাকের জন্য দান করব। হাবিল ঠিক সেটাই করলেন, দুজনের মনের খবর কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানেন না। সে যুগে নিয়ম ছিল কোরবানি কবুল হওয়ার চিহ্ন ছিল আসমান থেকে একটা আগুন নেমে আসত, জান্নাতের আগুন, সে আগুন এসে যার কোরবানি আল্লাহ কবুল করতেন সেটাকে সঙ্গে সঙ্গে পুড়িয়ে নিঃশেষ করে নিয়ে চলে যেত, অথবা ওইভাবে নিয়ে চলে যেত টের পাইত না কেউ, কিছুক্ষণ বা দেখা যেত ওখানে কিছুই নাই। এটাই ছিল কোরবানি কবুলের আদম আলাইহিসসালামের যুগের নমুনা। আল্লাহ বলছেন এক ভাইয়ের কাছ থেকে কবুল হলো, আরেক ভাইয়ের কাছ থেকে কবুল হলো না। যে ভাইয়ের কাছ থেকে কবুল হয়নি অর্থাৎ কাবিল বড় ভাইয়ের কাছ থেকে, খেপে গেল। আল্লাহ পাক আমার মাল কবুল করে, তোর মাল কবুল করেছে, তোকে আমি হত্যা করবো, লাখ তোলান না অবশ্যই তোকে হত্যা করব। মানে হাবিলের মর্যাদা বেড়ে গেছে, আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি, মানে জনগণের কাছে মর্যাদা বৃদ্ধি পেয়ে গেছে। কাবিল তার প্রতি ঈর্ষা কাতর হয়ে পড়ল, হিংসা অন্ধ হয়ে গেল, বলে দিলেন এক তোলান নাকি অবশ্যই তোকে আমি হত্যা করবো। জবাবে মেজুভাই হাবিল বললেন ভাই তুমি রাগ করছো কেন, আল্লাহ তো মুত্তাকীদের কাছ থেকে দান কবুল করেন। লাইন বাসাত্তা এলাইয়া, তুমি যদি আমাকে মারার জন্য হাত বাড়াও আমি তোমাকে পাল্টা মার দেব না, কারণ তোমাকে মারার অপরাধ এবং খুনের অপরাধ নিয়ে আমি আল্লাহর সামনে যেতে চাই না। হাবিল তাকে মারলেন না, মারার চেষ্টাও করেন নাই, কাবিল তাকে মেরে ফেলল, খুন করে ফেলল। একটা মৌলিক কথা এখানে এসে গেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক কবুল করেন মুত্তাকীদের কাছ থেকে দেওয়া সম্পদ। ইবনে জারির জাইয়িদ সনদে বর্ণনা করছেন এই দুম্বাটাই সবচেয়ে সুন্দর হৃষ্টপুষ্ট চেহারাধারী দুম্বাটাই আল্লাহ পাক কবুল করে নিলেন হাবিলের পশু সম্পদের মধ্য থেকে। সেই দুম্বাটাই আল্লাহ পাক জান্নাতে রেখে দিলেন, ইব্রাহিমী কোরবানির সময় সেই দুম্বাটাই আল্লাহ পাক দুনিয়ায় নামিয়ে দিলেন, ইসমাইলের বিনিময় যেটা কোরবানি হল। এটা কবের কথা, আদম যখন দুনিয়াতে এলেন তার ধরে নিন কিছু দিন পরের কথা। সেই সময় থেকে এই মুত্তাকি এবং ফাসেকের দ্বন্দ্ব চলে আসছে, তাকওয়া এবং ফিস্ক, আল্লাহর ভীরুতা এবং আল্লাহর অবাধ্যতা, এই দ্বিমুখী দ্বন্দ্বের সংঘাত চলে আসছে তৎকালীন যুগ থেকেই। এবং এই দ্বন্দ্বের মধ্য থেকেই থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস বলে কার্ল মার্ক্স যে থিওরি আমাদেরকে দিয়েছেন, মূলত এইখানেই তার মূল সার নির্যাস। মানুষের মধ্যে শয়তানিয়ত যেমন আছে, মুলুকিয়ত তেমনি আছে। মন এবং বিবেকের দ্বন্দ্বে মানুষ এগিয়ে চলে এবং সেখানে যখন সে পথ খুঁজে পায় না, আল্লাহ পাকের বিধান তাকে পথ দেখায়, ওহির বিধান মানুষকে হকের পথ দেখায়, মানুষকে জান্নাতের পথ দেখায়। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ইহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, যারা সত্যিকার ঈমানদার আল্লাহ পাক তাকে পথ দেখান তাদের ঈমানের মাধ্যমে। হাবিলকে আল্লাহ পাক এখানে ঈমানের মাধ্যমে পথ দেখিয়েছিলেন, হাবিলের কাছে আল্লাহ পাক কিন্তু ওহী নাযিল করেন নাই, কারণ হাবিল তো নবী ছিলেন না। একই বাপের দুই সন্তান, বড় ছেলে নিঃসন্দেহে অত্যন্ত আদরের হয়, অথচ বড় ছেলে এখানে ব্যর্থ হল। যদিও সে দুনিয়া বিজয়ী হল, ছোট ভাই কিছু হত্যা করল, কিন্তু হত্যা করলে কি হবে? রসুল বলছেন যে পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং হবে এবং কেমন পর্যন্ত হতে থাকবে, সকল হত্যাকাণ্ডের অপরাধের একটা অংশ ওই প্রথম হত্যাকারী কাবিলের আমলনামায় লেখা হবে। যে ব্যক্তি প্রথম অন্যায় কাজ করে তার কাছেই তার আমলনামাতেই সমস্ত অন্যায়ের বোঝা চাপে। তাকওয়া ছিল বলেই হাবিল এখানে বিজয়ী হলেন আখেরাতের দৃষ্টিকোণ থেকে, মানবতার দৃষ্টিকোণ থেকে। পৃথিবীর মানুষ কাবিলকে নিন্দা করে কিন্তু হাবিলকে প্রশংসা করে, যদিও হাবিল নিহত হয়েছিলেন। আজকের পৃথিবীতেও ঠিক এমনি অবস্থাই হবে, যুগে যুগে এই অবস্থাই চলবে। ফেরাউন বিজয়ী ছিলেন, 400 বছর রাজত্ব করেছেন, মুসা বিজিত ছিলেন, দুর্বল ছিলেন, পরাজিত ছিলেন, কিন্তু না অবশেষে মুসার তাকওয়া বিজয় লাভ করেছে, ফেরাউনের শাসন দুঃশাসন চূড়ান্ত ভাবে পরাজিত হয়েছে। পৃথিবীর মানুষ ফেরাউনের নাম নেয় না, কিন্তু মুসার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বিতাড়িত হয়েছেন আবু জাহাল আবুল আহাবের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, সুদূর মদিনাতে গিয়ে আশ্রয় নিয়েছেন মহাজির বেশে। পৃথিবীর মানুষ মহাজের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে, কিন্তু ওই শক্তিশালী আবু জেহেল আবু লাহাবার নামও কেউ মুক্তি নেয় না। যুগে যুগে এই ইতিহাস চলবে। রমজানুল মোবারক এসেছে আমাদেরকে ওই তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, যে তাকওয়ার কথা আল্লাহ পাক বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনারা রমজানের শেষ মুহূর্তে এসে যারা দান করবেন, সাদকা করবেন, ফিতরা দিবেন, যাকাত দিবেন, আল্লাহ পাকের নির্দেশ তাকওয়ার সঙ্গে দিবেন, লোক দেখানো আমল করবেন না। অন্তরের অন্তঃস্থল থেকে স্রেফ আল্লাহকে ভালোবেসে আল্লাহকে আল্লাহর মাল দিবেন। আপনাকে যে মাল আল্লাহ পাক দিয়েছেন এটা স্রেফ পরীক্ষার জন্য, এই মাল নিয়ে আপনি কি করেন, কিভাবে ব্যয় করেন এটা জানার জন্য। যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন এটা তাদের জন্য পরীক্ষা, যাদেরকে আল্লাহ এলেম দিয়েছেন এটাও তাদের জন্য পরীক্ষা, যাদেরকে আল্লাহ সুস্বাস্থ্যের অধিকারী করেছেন এটাও তাদের জন্য পরীক্ষা। স্বাস্থ্যবান হয়েছেন বলে দুর্বল মানুষকে আপনি মারবেন এটা কিন্তু হবে না। আপনার হাতে রাইফেল বন্দুক আছে বলে দুর্বল জনগণকে আপনি পিটাবেন ছোটখাটো অপরাধে, এটা কিন্তু একটা পরীক্ষা। প্রত্যেকটা মুমিনের জন্য, প্রতিটি মানুষের জন্য দুনিয়াটা হল পরীক্ষাগার। আমাদের সবাইকে মরতে হবে এবং আল্লাহ পাকের নিকটে হাজিরা দিতে হবে। যে রূহ আল্লাহর কাছ থেকে আমার দেহে এসেছে, এই রূহ আমার দেহকে ফেলে রেখে আবার আল্লাহর কাছে চলে যাবে, সারা জীবনের আমলনামাটা তার সঙ্গে চলে যাবে এবং সেখানে গিয়েই হিসাব নিকাশ হবে। সেদিন কিন্তু কেউই আমরা আল্লাহর সামান্যতম অত্যাচারে অত্যাচারিত হব না। মনে রাখবেন পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত এবং রসুলের মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে সর্বশেষ যে আয়াতটি নাজিল হয়েছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। অত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন। তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাই ফিরে যাবে আল্লাহর কাছে, অতঃপর তোমরা প্রত্যেকটি নফস পাবে পুরোপুরিভাবে অতটুকু যতটুকু তোমরা আমল দুনিয়াতে করেছিলে এবং তোমরা মোটেই অত্যাচারিত হবে না। এই কথা বলেই নজুলে কোরআন শেষ হয়েছে। এই আয়াত নাজিলের পরে আল্লাহ রাসূল দুনিয়াতে মাত্র আর এক সপ্তাহ বেঁচে ছিলেন। অতএব বন্ধুরা, নারী হন পুরুষ হন, প্রত্যেকে আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় সৃষ্টি। তাকওয়াটুকুই মাত্র থাকবে সঙ্গে, আর কিছুই থাকবে না। কোন অন্তর নিয়ে আপনি আল্লাহকে ইবাদত করছেন, কোন অন্তর নিয়ে আপনি দান করছেন, কোন অন্তর নিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন, সকল হিসাব আল্লাহর কাছে থাকবে। দুনিয়াতে সকল হিসাব নিকাশ করে যদি আপনি আগাতে চেষ্টা করেন আপনি ব্যর্থ হবেন, কারণ আপনি দু মিনিট পরে আপনার জীবনে কোন ঘটনা ঘটবে আপনি খবর রাখেন না। কোথায় আপনার জায়গা করার হবে, কোথায় আপনার জায়গা হবে, কোথা থেকে আপনার দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, কোন মাটি থেকে কোথায় আপনি অবস্থান করবেন এই দুনিয়াতে বা আখেরাতে, সব কিছু আল্লাহ পাকের এলেমে আছে, আমার আপনার এলেমে নাই। অতএব যতক্ষণ বাঁচি আল্লাহ ভীতির মাধ্যমে বাঁচতে হবে, তাকওয়ার অনুসরণ করতে হবে। এই তাকওয়া ব্যতীত পৃথিবীতে এবং আখেরাতে কোথাও মুক্তির কোন পথ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকারের মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। রমজানুল মোবারকের বড় শিক্ষাই হচ্ছে তাকওয়ার শিক্ষা। এই শিক্ষা যদি আমাদের মধ্যে অর্জিত না হয় তাহলে ব্যর্থ হবে আমাদের সিয়াম সাধনা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা وكم من قائم ليس من قيامه الا السهر راه الدارمي باسناد جيد। আল্লাহ রাসূল বলেন বহু রোজাদার আছেন উপোস থাকা ছাড়া তাদের আর কিছুই আমলনামা লেখা হয় না, বহু মুসল্লি আছেন সিরেব রাত্রি জাগরণ ছাড়া তাদের ভাগ্যে তাদের আমলনামা কিছুই লেখা হয় না। তাম রাত ইতিকাফ করলেন, তাম দিন বসে থাকলেন, কিন্তু আমার অন্তরটা আল্লাহ থেকে ধাবিত হয় নাই। তাম রাত সামান দিন বসে বসে হিসাব করছেন এতে গাবতে উঠে গিয়ে কারা কি করব, কে কত টাকা আমার ক্ষতি করেছে, সারাদিন হিসাব করলেন, সময় পাই না বসেছি এখন হিসাব নিকাশ করছি। সালাত আদায় করতে দেখবেন সালাতের মধ্যে যত দুনিয়াদারি কথা মনে আসে না আসে, কারণ মানুষ ওই সময় একটু স্থির ধীর থাকে, আর স্থির ধীর সময়টাই শয়তান আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করে। আর সালাত ডিস্টার্ব করার একটা গ্রুপ আছে শয়তানের, তার নাম লিখেন যা, এদের থেকে সাবধান থাকতে হবে। অতএব আমাদের সিয়াম যেন ব্যর্থ না হয়, আমাদের কেয়াম যেন ব্যর্থ না হয়, আমরা যেন সত্যিকার অর্থে তাকওয়াশীল হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। যতটুকু করি স্রেফ আল্লাহর বাস্তে করি। ওই ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে শুনে দিয়ে আশা করি খুশি হবেন আপনারা, তোমার জানারও দরকার সবার জন্য। আল্লাহ রসুল জানান তো তার একদিনে খোরাকির সামনে কোন হিসাব নিকারণ করতে না, আগামীকালকে কিভাবে চলবে এই হিসাব কখনো নবীরা করেন নাই, করতেনও না। হঠাৎ করে খবর হল যে রোম সম্রাট মদিনার ছোট্ট রাষ্ট্রকে ধ্বংস করার জন্য পুরা সিরিয়া এবং ইয়ামন ঘেরাও করে ফেলেছে, অতি দ্রুত তারা মদিনার উপকণ্ঠে এসে হাজির হবে। ওই সময় মানুষ খুব ভীত ছিল রোমদের সম্পর্কে, এমনকি ওমর ফারুক পর্যন্ত রোমদের ভয় ভীত সবকিছু থাকতেন সবসময়। হঠাৎ করে খবর এলো যে ওরা একেবারে সীমান্তের কাছাকাছি চলে আসছে, আল্লাহ রাসূল কি করবেন? জিহাদের প্রস্তুতির জন্য নির্দেশ দিলেন সবাইকে, যার যা আছে নিয়ে আসো। সবাই দিলেন সাধ্য মতো, একেবারে পাহাড়ের মতো উঁচা হয়ে গেল, 30,000 ফৌজ জমা হল, 30,000 মানুষদের দৈনিক খাওয়া কত খরচ হয়, যেতে হবে কয়েক সময়ের রাস্তা, কখনো উঠে কখনো হেঁটে কখনো ঘোড়ার পিঠে, বহু হল কিন্তু তাতে কুলাবে না। দেখা গেল একদিন একটা গরিব মিসকিন এসে হাজির উসমানের দানের সামনে, আবদুল্লাহ আউফের দানের সামনে, ইয়েদের ছোটখাটো দান সে কেমন করে দেবে লজ্জায় পড়ে গেছে, দূরে দাঁড়িয়ে আছে। জানেন আমাদের রসুল সবসময় গরিবদের দিকে তাকাতেন বেশি, ধনীদের চাইতে তার নজরটা সবসময় গরিবদের দিকে থাকত। বহু ভিড়ের মধ্যে উনি খেয়াল করলেন দূরে একজন লোক ছোট্ট একটা থলি নিয়ে দাঁড়িয়ে আছে, রসুলের দৃষ্টি সেদিকে পড়ল, তিনি তাকে ইঙ্গিতে ডাকলেন কাছে, কি বাবা তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? হে রসুল, আমি একজন খেটে খাওয়া মানুষ, প্রতিদিন এখান থেকে যাই আর মনে করি আজকের সারাদিন কাজ করে যে মজুরি পাব সবটাই জিহাদের ফান্ডে দান করে দিয়ে চলে যাব, কিন্তু যখনই আমার কোচি বাচ্চাদের মুখগুলোর কথা মনে আসে আমি আর দিতে পারি না। যখনই মনে করি আমি বাড়ি ফিরে গিয়ে আমার বাচ্চা খাবে, বাচ্চার মা তাকিয়ে আছে পথ পানে, কখন আমি ফিরে যাব, এক ছলে খেজুর নিয়ে যাব তাই সে খাবে বাচ্চাদের খাওয়াবে, কখন আমি দুধ নিয়ে যাব তাই বাচ্চারা খাবে, ওই কচি মুখের কথা মনে হলে হে রসুল আমি দান করতে পারি না, কিন্তু এই ফজিলত থেকে আমি বঞ্চিত হব, কাল কিয়ামতের মাঠে আমি খালি হাতে উঠব, এটা আমি বরদাস্ত করতে পারছি না, তাই আজকেও ফেরার পথে সেই থলি নিয়ে দাঁড়িয়ে আছি, আমি কি করব? রসুল বললেন তোমার রুজির মালিক আল্লাহ, তোমার সন্তানের রুজির মালিক আল্লাহ, যদি তুমি মনে করো আল্লাহ রাস্তায় একটু দান করতে চাও তোমার থলিটা আমার হাতে দাও। রসুল থলি নিলেন, নিজে হাতে ওই বিশাল পাহাড়ের মতো উঁচা দানের ভাণ্ডারের উপরে ছড়িয়ে দিয়ে বললেন তোমাদের সকলের দানের উপরে এই গরিব মিসকিনের দান আল্লাহর কাছে সবার আগে কবুল হয়ে গেছে। যে তাকওয়া নিয়ে, যে মহব্বতের ভালোবাসা নিয়ে সে এখানে এসেছে, অকল্পনীয় অবর্ণনীয় অচিন্তনীয়, তার সঙ্গে কারোর দান তুলনা হয় না। প্রিয় মুসল্লিবৃন্দ, সত্যিকার অর্থে তারা আল্লাহর অর্থে দান করে, তারা দুনিয়ার দিকে তাকায় না, ডান হাতে দান করুন বাম হাতে জানবে না। এই প্রমাণ এই মসজিদে, নওয়াদাপাড়া মসজিদে আল্লাহ পাক আমার হাত দিয়ে দেখিয়েছেন এই বছরে, আমি জানি না, আমি এখনো চিনি না ওই দাতা কে, তারা বেশ সালাত আদায় করেছি আমার মধ্যে ভুলই হল, এশার সালাত আদায় করেছি তারাবির জন্য প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ করে পিছনের কাতার থেকে একদিন এসে আমার পকেটে হাতে কিছু দিয়ে চলে গেল। আমি এত বললাম ভাই নামটা বলুন, গ্রাম কোথায়, বাড়ি বলুন, কিছুই সে ব্যাপারে বলল না। অবশ্যই যে বলতে বাধ্য হল, স্যার আমি আল্লাহর একজন গোলাম। বাড়ি যেয়ে দেখি বেশ কিছু অত্যন্ত বড় অঙ্কের কিছু অর্থ, সে সঙ্গে একজন মহিলার কণ্ঠের হার, স্বর্ণের হার। এই নওয়াদাপাড়া মসজিদে ঘটেছে ঘটনা, আপনাদের ঈমান বৃদ্ধির জন্য খালি বলছি, অন্য কোনো কারণে নয়। ওই ব্যক্তির জন্য অলক্ষে অদৃশ্যে অন্তর্ভরে দোয়া করা ছাড়া আমার আর কিছু করার আছে বলেন? আমি সেদিন জান খুলে তার জন্য দোয়া করেছি, যে দোয়া আল্লাহ নবী করতেন, বারাকাল্লাহু ফি আহলিহি ওয়া মালিহি, হে আল্লাহ তুমি তার পরিবারে এবং তার অর্থ সম্পদে বরকত দান করো। সকলেই বলুন আমিন। আপনাদের মধ্যে এমন দাতা কি কেউ নাই? নিশ্চয়ই বহু মানুষ আছেন যিনি আল্লাহর ওয়াস্তে আল্লাহর বান্দাদেরকে সাহায্য করেন সিরফ আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর এই বিশাল মার্কাজ, নওদবড়া মার্কাজ, এটা সিরফ সিরফ আল্লাহর ওয়াস্তে সৃষ্টি করা হয়েছে। এখানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ছাত্র, শিক্ষক সবই আল্লাহর মেহমান। আপনারাও আল্লাহর বান্দা। আল্লাহর বান্দাকে যারা দেয় নিষ্কলুষভাবে, নিঃস্বার্থভাবে, আল্লাহ তাদের অন্তরে খবর রাখেন। হাবিল কাবিলের দুটোই দান আপনারা সবসময় মনে মধ্যে স্মরণ রাখবেন। কাবিলের দান কিন্তু আল্লাহ কবুল করেন নাই, হাবিলের দান আল্লাহ কবুল করেছেন। কেন? তার মধ্যে মহব্বত এবং ভালোবাসা ছিল এবং সে দুনিয়াকে দেখানোর জন্য করে নাই। ওইরকম দান, ওইরকম মহব্বত, ওইরকম তাকওয়া আল্লাহ কামনা করেন। আল্লাহর বান্দা হিসাবে আমরাও কামনা করি। প্রতিটি মানুষ যখন এই ধরনের মানসিকতা সম্পন্ন হয়ে যাবে, দুনিয়াটা জান্নাতে পরিণত হয়ে যাবে। কিন্তু সবাই তো হবে না, অন্তত কিছু লোক তো হতেই হবে, নইলে আল্লাহর দিন বাঁচবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকারের মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কৌলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين مؤمنس نسل واجعلنا منهم، واخذل من خذل دين مؤمنس نسل ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله. جيهتو آر جمعاني شامنه جيهتو نخطي بشي بيتاو كنتا مدير افتا دائدتو সাদাকাতুল ফিতর সম্পর্কে কিছু বলা। আল্লাহ রসুলের জমানায় সোনার টাকা ছিল, রূপার টাকা ছিল, যাকে দিনার ও দিরহাম বলা হতো। কিন্তু তিনি খাদ্য দিয়ে ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছিলেন, নিজেও তিনি খাদ্য দিয়ে ফিতরা আদায় করতেন। মদিনার এক সা ফিতরা সমান বাংলাদেশের 2.5 কেজি চাউল। মদিনার বাজারে যে ফেতরা চালু ছিল, ইরাকের বাজারে সেই সা কিন্তু এক মাপের ছিল না। যেমন নওদাপাড়া বাজারে এক পেলে ধানের যে ওজন, কাকনহাট বাজারে এক পেলে ধানের সেই ওজন হয় না, কিছু কম বেশি হয়। কোন জায়গায় 10 সেরা পালি, কোন জায়গায় 6.5 সেরা পালি হয় নাকি? কিন্তু নামটা কিন্তু পেলে, নামে কিন্তু ঠিক আছে। অনুরূপভাবে মদিনার বাজারে যে সা, তার যে ওজন, ইরাকের বাজারে যে সা, তার ওজন কখনোই এক ছিল না। সিরিয়ার বাজারে যে সা এক ছিল না। আমার রসুল মদিনায় বসে যদি বলেন তোমরা এক সা করে ফেতরা দাও, তার অর্থ কি ইরাকের সা হবে, না সিরিয়ার সা হবে, না মদিনার সা হবে? মদিনার সা হবে। অতএব মদিনার সা যেটা ছিল, সেই মদিনার বাজারের সা আমি হাদিয়া পেয়েছি। অবশ্য আমি কিনে নিতে চাইছিলাম, কিন্তু ওরা আমার কাছে টাকা দেয়নি। আমি একটাই চেয়েছিলাম, মদিনা ইউনিভার্সিটির প্রফেসররা আমাকে 3টা দিয়েছিলেন। সেই সা আমাদের মার্কাজে আছে, কারোর সন্দেহ থাকলে ওই সাটা নিয়ে ওইটা চাল ভরে দিয়ে লাগবে না। তবে ওটা আমি চাউল মেপে দেখেছি, এই আড়াই কেজির একটু বেশি হয়ে যায়, ওটা মাপলে আপনাদের বরং লসই হবে। তো আমরা আড়াই কেজি করে বলেছি, ভালো চাল মন্দ চাল বিভিন্ন রকম চাল তো থাকে, এজন্য একটা মিনিমাইজ করে আড়াই কেজি চাউলের কথা বলেছি একশা হিসাবে। অথবা আপনার অঞ্জলি চার অঞ্জলি, দুই হাত মিলে একটা অঞ্জলি হয়, চার অঞ্জলি চাউল দিলে এই একশা হবে। এটা দিবেন কোনটা দিবেন, যেটা আপনি খান সেই চাউল দিবেন। আপনি ভালো চাউল খাবেন আর আল্লাহকে দেওয়ার সময় গন্ধ চাউল দিবেন, এটা কিন্তু ইমানদারি হবে না। ওটা করি ওই কাবিলের মতো ইমানদারি হবে, কিন্তু কাবিলের ভালো ভালো ফসল বাদ দিয়ে সিটা ভুজি ধান দান করেছিল, যার জন্য তো মরল। তো আপনি যখন দান করবেন সদকাতুল ফিত্র হিসাবে, যে টাকা দামের চাউল আপনি খান, ওই টাকা দামের চাউল আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। এই একটা মশলা আপনাকে বললাম। এরপরে ভাই, যুক্তিবাদী দুনিয়া তো, আমাদের ব্রেন অত্যন্ত উর্বর, আমরা এখন যুক্তি দিই মেলা, যে চাউল বহন করা সমস্যা, রাখাও সমস্যা, অনেক ঝামেলা, অতএব চাউলের বিনিময়ে টাকা দিয়ে দেব। এটা আপনার যুক্তিতে বলে, হাদিসে বলে না। আপনার যুক্তি আপনার কাছে থাক, ওই যুক্তি নিয়ে আপনি কবরে যাবেন, আল্লাহ কাছে কৈফিয়ত দিবেন। আমরা রসুলের অনুসারী, রসুল যা করেছেন তাই করি, যা বলেছেন তাই বলি। তিনি বলেন নাই তোমরা খাদ্যের বিনিময়ে টাকা দাও, তাই আমরা বলি না। তিনি দিয়েছেন খাদ্য, তাই আমরা খাদ্য দেই, পছন্দ হলে দেবেন, নাহলে না দিবেন। ঈদের দুদিন আগে থেকে জমা করা হতো, জমা করাটা সুন্নত। মসজিদে একটা কমিটি থাকবে, দায়িত্বশীল আমানতদার, তাদের কাছে এটা জমা হবে, তারাই এটা বিতরণ করবে। আপনি নিজ হাতে নিজের ক্ষেত্রে বিতরণ করাটা আল্লাহ পছন্দ করেন না। অনুরূপভাবে জাকাতের টাকাও জমা করার নির্দেশ আছে, ওষুধের টাকাও জমা করার নির্দেশ আছে। ইসলামী সমাজ ব্যবস্থা এটা শুরু থেকে ছিল, এখনো আহলে হাদিসের জামাতে কিছু কিছু হলেও নমুনা টিকিয়ে আছে। এটা আমরা পূর্ণাঙ্গ যদি রূপ দিতে পারতাম গ্রামে গ্রামে, তাহলে আমাদের গ্রামে কোন এনজিওর কাছে ঋণ নেওয়া লাগত না। হতভাগ্য আমরা, এটা আমরা ব্যবস্থা করতে পারি নাই বলে আমরা আজকে ব্যর্থ হয়েছি। সুদী এনজিওর কাছ থেকে সুদ দিয়ে দিয়ে, সুদ নিয়ে নিয়ে আমরা নিজেদেরকে জাহান্নামের খোরাক বানাচ্ছি। যদি গ্রামের বড় লোকদের জাকাত ফেতরা ওসর একত্রে জমা করা হতো, গ্রামের গরিবগুলো সারা বছর ওইখান থেকে বিনা সুদে ঋণ নিয়ে তাদের অভাব দূর করতে পারত। কি করবো, আমাদের তো সেই সিস্টেমে নাই। যারা নেতাগিরি করি আমরা আমরা ব্যর্থ। যাই হোক, অধিকার যাচ্ছি না আমি, খালি এতটুকুই বলছি জমা করা শূন্য। এরপরে বিক্রি করে পরে আপনি টাকা বিতরণ করেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনাকে জমা করা সুন্নত। এটা কেন করা হলো, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। এর আগে অনেক সময় বৈঠক আলোচনা আমি প্রায় বলে থাকি, আপনি আল্লাহকে খাওয়া দিচ্ছেন। হানাফি মজাহের বিখ্যাত গ্রন্থ হেদায়েতে এ বিষয়ে পরিষ্কার বলা হয়েছে যে এই ফিতরার জাকাতটা জীবনের জাকাত, জানের জাকাত, এটা মালের জাকাত নয়। এটা কিন্তু হাদিসেও আছে, হেদায়েতেও আছে। যারা হানাফি মজার ভাই আছেন তাদেরকে বলছি, হানাফি মজার সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থের নাম হচ্ছে হেদায়াত। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ফিতরার জাকাতটা মালের জাকাত নয়। যেমন নাকি আজকাল বিভিন্ন জায়গায় ফতোয়া দেওয়া হচ্ছে, রেডিও টিভিতে শহর হামেশা বলা হচ্ছে, যার বাড়িতে নেশাব পরিমাণ খাদ্য আছে, অর্থাৎ 200 উকিয়া, যাকে আমরা আরো সোজা করে বলি 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রৌপ্য যার মালিকানায় আছে এবং 1 বছর ধরে তিনি মালিক আছেন, এক কথা আরো সহজে বলি, যিনি জাকাত দেওয়ার যোগ্যতা রাখেন তিনি ফেতরা দিবেন। এইটা সব জায়গায় বলা হচ্ছে, কিন্তু পত্র পত্রিকায় পড়েন, রেডিও টিভি দেখেন, সব জায়গায় এগুলি বলা হচ্ছে। অথচ যে মজাহের আলম যেগুলো বলছেন তাদের মজাহের বইয়ের খবর ওনার রাখেন, যেন লাই ভালো জানেন। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ফেতরার জাকাত মালের মালিক হওয়া শর্ত নয়, এটা হল জানের জাকাত। ঈদুল ফিতরের আগের দিন বা ঈদুল ফিতরের দিন সকালেও যদি কোন সন্তান আপনার ঘরে জন্মগ্রহণ করে, ওই সন্তানের বিপরীতে আপনাকে একসা ফেতরা দিতে হবে। আবার ঈদের দিন সকালে যদি একজন আপনার বাড়ি থেকে সদস্য মৃত্যুবরণ করেন, তাহলে তার ফেতরা আপনার জন্য দেওয়াটা লাজেম নয়, জরুরি নয়। এটা তাহলে এটাকে জানের জাকাত হলো না, এটা মানের জাকাত নয়। তাহলে আপনি 7.5 ভরি স্বর্ণের মালিক হবেন কবে তার ঠিক না, তারপরে কি ফেতরা দিবেন? তো ফেতরা তো দিতে দেওয়াই লাগবে না। কয়জন লোক আছে 7.5 ভরি সোনার মালিক, এটা সেরেত বললেন মাতার বুদ্ধি খাটে উর্বর মস্তিষ্কের আবিষ্কার খালি, এর মধ্যে হাদিস কোরআন নাই, ব্রেন আর যুক্তি আর তর্ক। যদি জানার জায়গা হয় জিয়াল্লাহ পাক আপনাকে জীবন দান করে দুনিয়ায় পাঠিয়েছেন, জিয়াল্লাহ পাক আপনাকে রুজি দিয়ে দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহর জন্য বছরে একদিন একটা করে খাদ্য আপনি দিতে পারবেন না? কথাটা খেয়াল করুন, আপনি নিশ্চয়ই খাওয়ার সময় পচা চালি ভাত খান না, সাধ্যমতো ভালো চালি খাওয়ার চেষ্টা করেন। তো জিয়াল্লাহ পাক আপনার মুখে ভালো খাদ্য পৌঁছে দিলেন, আপনি কেন আল্লাহকে ভালো খাদ্য দিবেন না? আপনার বাড়িতে জামাই এসেছে, শাশুড়ি বলছে বাবা এখন রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, তুমি এখন আসলে এখন কে রান্না করে তোমার জন্য, তোমাকে আমি বাড়িতে খাওয়ালে খুব বেশি বেশি একটু আলু ভর্তা আর ডাল খাওয়া, তার কতই বা কি আর খাওয়াবে এখন রাত্রিবেলা? ঠিক আছে, নদাবড় বাজারে গিয়ে তোমাকে আমি 100 টাকা দিচ্ছি, তুমি বিরিয়ানি খেয়ে আস। এখানে যারা জামাইয়ের বাসায় ছেলে মিলে আসেন, তোমাদের অন্তরকে জিজ্ঞেস করো, তোমরা জীবন ওই শাশুড়ি বাড়ি জীবনে দেবা? যদি শাশুড়ি তোমাকে আলু ভর্তা দিয়ে ডাল দিয়েও ভাত দেয় তাহলে ওটা তুমি আনন্দ করে খাবে, তাই না? যদি বলে বাবা তোমাকে 100 টাকা দিচ্ছি বিরিয়ানি খেয়ে এসে হোটেল থেকে, কোন জামাই যাবে শাশুড়ি বাড়ি? এটা তো মহব্বতের ব্যাপার, শাশুড়ির হাতে মাখানো আলু ভর্তা এবং তার হাতের রান্না ডাউলের মধ্যে শুধু তরকারি নয়, তার মধ্যে মহব্বত মিশে আছে। যে আদর, যে যত্ন, যে মহব্বত লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না, কিন্তু টাকা তো সবার কাছে আছে। তো যখন আপনি আল্লাহকে ফেতরা দিবেন, আল্লাহর বাস্তে যে নির্দেশ আছে হাদিসে খাদ্য দিবেন, কারণ যে খাদ্য আপনি খান ওই নিয়ত করবেন আমি এই খাদ্য আমি আল্লাহকে দিচ্ছি, টাকা তো সবসময় দেওয়া যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনি আযীম ওয়া রাফা'না ইয়াকুম ইলা আযাদিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম আল-গফুর রাহীম।